রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইসিলিয়ে লানত কি জাহাঁ মুজম্মত ফরমাই ওয়াহাঁ উন আমাল কা ভি তাজকিরা কিয়া জিনকি ওয়াজহ সে ইনসান লানত কা ওয়াকিআতান মুস্তাহিক বান জাতা হ্যায় জিনকো ইখতিয়ার করনে সে ইনসান আল্লাহ কে হ্যাঁ মালউন বান জাতা হ্যায় আল্লাহ কি রহমত সে দূর কর দিয়া জাতা হ্যায় সবসে পহলা আমল জিসে ইনসান মালউন বনতা হ্যায় শিরক করনা আল্লাহ রব্বুল ইজ্জত কুরআনে মজীদ মে ফরমাতে হ্যায় ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি দ্বান্নিনা বিল্লাহি দ্বান্নাস সুউ আলাইহিম দায়িরাতুস সুউ ওয়া গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লা'আনাহুম ওয়া'আদ্দা লাহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা মুশরিক মর্দ আর মুশরিক ঔরতে আদ-দ্বান্নিনা বিল্লাহি দ্বান্নাস সুউ জো আল্লাহ রাব্বুল ইজ্জত কে বারে মে বুরে গুমান করনে ওয়ালে হ্যায় আলাইহিম দায়িরাতুস সুউ وغضب الله عليه ان پہ اللہ کا غضب بھی ہے اور ان پہ برے طریقے سے زندگی کا دائرہ تنگ کر دیا جائے ولعنهم اور ان پہ اللہ کی لعنت ہے واعد لهم جهنم اور ان کے لیے اللہ رب العزت نے جہنم تیار کی ہے وساءت مصيرا اور جہنم بہت ہی برا ٹھکانہ ہے